উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খারেকুজ্জামান। পৃষ্ঠা 198, অষ্টম অধ্যায়, চেক, সিএইচই কিউইউই 8.1, ভূমিকা, ইন্ট্রোডাকশন। ব্যাংকের উৎপত্তিকালে স্বর্ণকার শ্রেণী তাদের নিকট জমাকৃত আমানতকারীদের গচ্ছিত অর্থ উঠানোর সুযোগ প্রদানের জন্য উত্তোলন চিঠা, উইথড্রল স্লিপ, চিঠা এর যে প্রবর্তন করেছিল, কালের বিবর্তনে সেই চিঠার নতুন রূপই হলো চেক। অর্থাৎ চেক হলো আমানতকারীর হিসাব হতে অর্থ উত্তোলনে ব্যবহৃত এক ধরনের পত্র বা দলিল বিশেষ। প্যারা, বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় বলা হয়েছে যে প্রাপকের নির্দেশ মতো প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। তাই চেক হলো একটি হস্তান্তরযোগ্য দলিল, সেই সাথে এ দলিল হলো অর্থ উত্তোলনের জন্য আমানতকারী প্রদত্ত ব্যাংকের ওপর একটি নির্দেশ নামা। এরূপ নির্দেশপত্রে আমানতকারী বা হিসাব গ্রহীতা তার ব্যাংকারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এর প্রাপককে বা তার নির্দেশে কোনো ব্যক্তিকে বা বাহককে প্রদানের নির্দেশ দেয়। প্যারা, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র যেভাবে যে কোনো সাদা কাগজে প্রস্তুত করা যায়, চেক সেভাবে যে কোনো কাগজে প্রস্তুত করা যায় না। এজন্য ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ছাপানো কাগজে বা চেকের পাতায় চেক প্রস্তুত করতে হয়। অন্যান্য হস্তান্তরযোগ্য দলিল যেভাবে মেয়াদি হতে পারে, চেক সেভাবে মেয়াদি হয় না। এটি হলো আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর চাহিবা মাত্র অর্থ প্রদানের নির্দেশনামা। তাই সব কিছু ঠিক থাকলে এবং চেকের ধারক ব্যাংক কাউন্টারে চেক উপস্থাপন করে বা হিসাবে জমা দিয়ে যথানিয়মে তা উপস্থাপন করলে ব্যাংক তার অর্থ পরিশোধে বাধ্য থাকে। প্যারা, চেকের অর্থ চাহিবা মাত্র নগদে পরিশোধ বিধায়, এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ বেশি থাকে। ব্যাংক যদি চেক পাওয়ার পর এর যথার্থতা সঠিকভাবে না দেখে অর্থ প্রদান করে এবং এর ফলে আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়, তবে ব্যাংক এর জন্য দায়ী থাকে। এরূপ দায়ের বাইরেও ব্যাংকের সুনামের জন্য এটি বড়ই ক্ষতির কারণ হয়। তাই ব্যাংকে কোনো চেক উপস্থাপিত হলে ব্যাংক কর্মীগণ তার যথার্থতা সতর্কতার সাথে পরীক্ষা করেন। চেকটি হিসাব গ্রহীতার নামে বরাদ্দকৃত চেকের পাতাতে লেখা কিনা, হিসাব নম্বর যথার্থ কিনা, আমানতকারীর নমুনা স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষর সম্পূর্ণ মিলে কিনা ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হতে পারলেই ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে। হিসাব গ্রহীতাকেও তার চেক বই সতর্কতার সাথে রাখা ও বহন করা উচিত। চেকের পাতা অন্যের হাতে পড়লে তা জাল স্বাক্ষরে উপস্থাপিত হওয়ার সম্ভাবনা থাকে। চেকের সংজ্ঞা, ডেফিনিশন অফ চেক। চেক হলো এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য বা ব্যাংকের মাধ্যমে কাউকে কোনরূপ অর্থ প্রদানের জন্য আমানতকারী চেকের ব্যবহার করে থাকে। এর ব্যবহার বর্তমান কালে এতটাই বৃদ্ধি পেয়েছে যে সকল শ্রেণীর মানুষের নিকটেই এটা সমভাবে ব্যবহারযোগ্য। প্যারা, আমানতকারী কর্তৃক তার ব্যাংকারের ওপর নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের জন্য শর্তহীন আদেশপত্র বিশেষত চেক নামে পরিচিত। আইন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ব্যাংক যার অর্থ চাহিবা মাত্র প্রদানে বাধ্য থাকে। সাধারণভাবে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত চেক বইয়ের পাতা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে এরূপ নির্দেশপত্র প্রণয়ন করা হয়। নিম্নে চেকের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা প্রদত্ত হল। 1. বাংলাদেশে বলবৎযোগ্য 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 6 ধারায় বলা হয়েছে যে চেক হলো এক ধরনের বিনিময় বিল যা কোনো নির্দিষ্ট ব্যাংকের ওপর কাটা হয় এবং যার অর্থ চাহিবা মাত্র পরিশুদ্ধ। চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ড্রন অন এ স্পেসিফাইড ব্যাংকার পেয়েবল অন ডিমান্ড, সেকশন 6। 2. অধ্যাপক জন হ্যারি HERRY এর মতে চেক হলো প্রস্তুতকারী কর্তৃক প্রস্তুতকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবা মাত্র প্রদানের জন্য আদেশ। 3. প্রফেসর হ্যানসন HANSON এর মতে চেক হলো প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রাপক নামক নির্দিষ্ট ব্যক্তিকে চাহিবা মাত্র প্রদানের জন্য একটি লিখিত শর্তহীন নির্দেশনামা। এ চেক ইজ অ্যান অর্ডার রিটেন বাই এ ড্রয়ার টু এ ব্যাংকার টু পে অন ডিমান্ড এ স্পেসিফাইড সাম অফ মানি টু দ্য পার্সন অর পার্সনস নেমড অ্যাজ পেই অন দ্য চেক। ঠিক আছে, জে এল হ্যানসন, এ ডিকশনারি অফ ইকোনমিক্স অ্যান্ড কমার্স, সিক্স এডিশন, পেজ 59। চার, অধ্যাপক ডক্টর হার্ট বলেছেন যে চেক হলো আদেশটা কর্তৃক স্বাক্ষরিত কোনো ব্যাংকের প্রতি শর্তহীন লিখিত আদেশ, বিশেষ যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অথবা তার আদেশে অন্য কাউকে অথবা এর বাহককে চাহিবা মাত্র নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের নির্দেশ বা নির্দেশ বহন করে এবং যা টাকা প্রদানের বিনিময়ে কোনো কিছু করাকে বোঝায় না। এ চেক ইজ অ্যান আনকন্ডিশনাল অর্ডার ইন রাইটিং ড্রন অন এ ব্যাংকার সাইন্ড বাই দ্য ড্রয়ার instructing the banker to pay on demand a certain sum of money to a certain person or to his order or to the bearer. উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে চেকের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। এক, চেক হলো আমানতকারী কর্তৃক অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশনামা। দুই, প্রস্তুতকারী চেকের মাধ্যমে এরূপ অর্থ প্রদানের নির্দেশ তার ব্যাংকারের ওপর প্রদান করে এবং তিন, চেকের অর্থ চাহিবা মাত্র পরিশুদ্ধ, অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ব্যাংক এর অর্থ চাহিবা মাত্র প্রদানে বাধ্য। পরিশেষে বলা যায়, চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যা প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে আমানতকারী ব্যাংকে রক্ষিত তার আমানত থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অথবা তার আদেশে কোনো ব্যক্তিকে বা বাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের জন্য ব্যাংকের প্রতি শর্তহীন লিখিত আদেশ প্রদান করে যার অর্থ চাহিবা মাত্র পরিশুদ্ধ। নিম্নে চেকের একটি নমুনা প্রদত্ত হলো। সবচেয়ে উপরে মানে চেকের পাতাটার সবচেয়ে উপরে লেখা আছে অগ্রণী ব্যাংক, এর পরেই লেখা আছে গ্রিন রোড শাখা ঢাকা, এর ডান পাশে আছে এসবি নাম্বার 3267 এবং বাম পাশে আছে এসএ 53601। ডান পাশে এসবি নাম্বারের কিছুটা নিচে আছে তারিখ 7/4/2007। এরপরে লেখা আছে জনাব রফিকুল ইসলাম ডট ডট ডট ডট কে অথবা বাহককে টাকা 2000 মাত্র প্রদান করুন। এখানে এই লেখার নিচে বাম পাশে একটি বক্স আছে যেখানে টাকার অ্যামাউন্ট লেখার জায়গা টাকা এবং ডান পাশে সিগনেচারের জায়গা মনির। 8.3, চেকের বৈশিষ্ট্য, ফিচার্স অফ চেক। আইন অনুযায়ী চেক হলো এক ধরনের বিনিময় বিল, অর্থাৎ এটি অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশনামা। বর্তমানকালে সকল সমাজে চেক কতটা গুরুত্বপূর্ণ তা এর বহুল ব্যবহার হতেই উপলব্ধি করা যায়। এর যে সকল বৈশিষ্ট্য লক্ষণীয় তা নিম্নরূপ। এক, লিখিত দলিল, রিটেন ডকুমেন্টস, যে কোনো দলিলে লিখিত হয়ে থাকে। চেক যেহেতু এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল তাই এটাও যথানিয়মে লিখতে হয়। ব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপানো চেকের পাতায় চেক লেখা হয়। এরূপ লেখা বলতে শুধুমাত্র হাতে লেখাই বুঝায় না, টাইপ করেও তা লেখা হতে পারে। দুই, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত, সাইন্ড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট পার্টি। চেক অবশ্যই আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। এরূপ স্বাক্ষর ব্যাংকে রক্ষিত আমানতকারীর নমুনা স্বাক্ষরের সাথে মেলা আবশ্যক। স্বাক্ষর না মিললে ব্যাংক চেক ফেরত দেয়। তিন, একাধিক পক্ষ, প্লুরালিটিস অফ পার্টিস। চেকে সর্বদাই একাধিক পক্ষ থাকে। এর এক পক্ষে থাকে চেকের আদেষ্টা বা আমানতকারী এবং অন্য পক্ষে থাকে আদিষ্ট বা ব্যাংক। চেকের মাধ্যমে আদেষ্টা যাকে অর্থ যাকে অর্থ প্রদানের নির্দেশ দেয় তাকে বলা হয় প্রাপক। এছাড়াও এর সাথে অন্য বিভিন্ন পক্ষ যুক্ত হতে পারে। চার, শর্তহীন প্রকৃতি, আনকন্ডিশনাল নেচার। চেকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শর্তহীন প্রকৃতি হয়ে থাকে। এক্ষেত্রে আমানতকারী ব্যাংককে চাহিবা মাত্র অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ দেয়। তাই চেক সম্পর্কিত আইনের ধারাতে বলা হয়েছে, চেক হলো এক ধরনের বিনিময় বিল, শর্তহীন দলিল যার অর্থ চাহিবা মাত্র পরিশুদ্ধ। পাঁচ, হস্তান্তরযোগ্যতা, ট্রান্সফারেবিলিটি। চেক সাধারণভাবে অর্পণের দ্বারা অনেকটা নগদ অর্থের মতোই হস্তান্তরযোগ্য হয়ে থাকে। বাহককে দেওয়া পেয়েবল টু বেয়ারার চেকের ক্ষেত্রে শুধুমাত্র অর্পণের দ্বারা তা হস্তান্তর হস্তান্তর করা যায় এবং হস্তান্তর গ্রহীতা এতে স্বত্ব লাভ করে। আদেশ দেয় পেয়েবল টু অর্ডার চেকের ক্ষেত্রে তা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যায়। 6. নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ মেনশন অফ সার্টিন সাম অফ মানি। চেকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকে। এরূপ অর্থের পরিমাণ যদি নির্দিষ্ট না হয় যেমন 1,000 বা 2,000 টাকা প্রদান করুন, এরূপ নির্দেশ সম্বলিত চেককে চেক হিসেবে গণ্য করা যায় না। এরূপ অর্থের পরিমাণ কথায় ও অঙ্কে একই পরিমাণ লেখা আবশ্যক। সাত তারিখের উল্লেখ মেনশন অফ ডেট। চেক প্রস্তুত তারিখের উল্লেখ করতে হয়, এটাও এর একটি বৈশিষ্ট্য। এতে যদি প্রস্তুত তারিখের উল্লেখ না থাকে তবে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না। ভবিষ্যৎ তারিখের চেকে যেমনই ব্যাংক টাকা দেয় না তেমনি প্রস্তুত তারিখ যদি উপস্থাপন তারিখ থেকে 6 মাস পূর্ববর্তী হয় তবেও ব্যাংক চেক অমর্যাদা করে। 8. প্রাপকের নাম উল্লেখ মেনশন দ্য নেম অফ পেই। চেকে প্রাপকের নাম উল্লেখের একটা কলাম থাকে। চেকের আদেশটা এখানে প্রাপকের নাম উল্লেখ করে। অবশ্য তৃতীয় কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে চেকের আদেশটা নিজ বা সেলফ শব্দের উল্লেখ করতে পারে। এতে আদেশটা নিজেই প্রাপক হিসেবে গণ্য হয়। অবশ্য বাহকের চেকে প্রাপকের নামের ঘরে কিছু না লিখলেও ব্যাংক এর অর্থ বাহককে প্রদান করতে পারে। নয় বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ পেমেন্ট বাই লিগ্যাল টেন্ডার মানি। এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দেশের অভ্যন্তরে এর অর্থ অবশ্যই দেশের বিহিত মুদ্রায় পরিশোধ করতে হয়। বিহিত মুদ্রা বলতে সরকারি নোট, 1 বা 2 টাকার নোট ও ব্যাংক নোট, 5, 10 থেকে 500 টাকার নোট কে বোঝায়। এর বাইরে কোনো অর্থ গ্রহণে এর প্রাপক বা ধারককে বাধ্য করা যায় না। দশ চাহিবা মাত্র প্রদেয় পেয়েবল অন ডিমান্ড। চেক চাহিবা মাত্র পরিশুদ্ধ একটি দলিল। সব কিছু ঠিক থাকলে এবং যথাযথভাবে উপস্থাপন করা হলে ব্যাংক চাহিবা মাত্র চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকে। অবশ্য আদেশটা পরবর্তী কোনো তারিখের উল্লেখ করে তৈরির তারিখ থেকে নির্দিষ্ট সময় পরে এর অর্থ প্রদানের ব্যবস্থা করতে পারে। 11. উপস্থাপন প্রেজেন্টেশন। চেকের অর্থ সংগ্রহের জন্য এর প্রাপক বা ধারককে ব্যাংকের নিকট তা যত নিয়মে উপস্থাপনের প্রয়োজন পড়ে। বাহকের চেক ও হুকুম চেক সরাসরি ব্যাংক কাউন্টারে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করা যায়। প্রাপকের হিসাবে জমা দিয়েও এর অর্থ ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা চলে। ডাকাটা চেকে ব্যাংকে হিসাবে জমা দিয়ে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে হয়। 12. ডাকাটার সুযোগ ফ্যাসিলিটিজ অব ক্রসিং। চেকের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর উপরিভাগে সাধারণত বাম পাশে দুটো আড়াআড়ি দাগ দিয়ে এর ভিতরে কিছু লিখে বা না লিখে এর ধারক বা প্রাপক একে ডাকাটা চেকে পরিণত করতে পারে। এতে চেকটি সরাসরি ব্যাংক কাউন্টার হতে ভাঙানো যায় না। প্রাপকের হিসাবে তা জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। 13. ঋণের পরিমাণ প্রুফ অফ বার্ডেন। চেক সবসময় ঋণের প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হয়। অর্থাৎ কোনো চেক যথানিয়মে উপস্থাপনের পরও তা অমর্যাদাকৃত হলে এর জন্য দায়ী পক্ষ সংশ্লিষ্ট অন্যদের নিকট দায়বদ্ধ থাকে। সেক্ষেত্রে কোনোরূপ সাক্ষ্য প্রমাণ ছাড়াই অমর্যাদাকৃত চেকটি আদেষ্টার দায় নির্ধারণে যথেষ্ট বিবেচিত হয়। 8.4 চেকের বিভিন্ন পক্ষ ডিফারেন্ট পার্টিস অফ চেক। চেক এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, তাই চেক তৈরির পর থেকে পরিশোধের পূর্ব পর্যন্ত বিভিন্ন পক্ষ এর সাথে সংযুক্ত হতে পারে। নিম্নে চেকের সাথে জড়িত বিভিন্ন পক্ষ সম্পর্কে আলোচনা করা হলো। 1. আদেষ্টা ড্রয়ার। যে ব্যক্তি চেকে স্বাক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা নিজেকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে চেকের আদেষ্টা বলে। চেকের আদেষ্টা হলো আমানতকারী বা তার অনুমোদিত প্রতিনিধি। হস্তান্তরযোগ্য দলিল আইনের 7 ধারার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে চেকের প্রস্তুতকারীকে আদেশটা বলে। দ্য মেকার অব এ চেক ইজ কল্ড দ্য ড্রয়ার, সেকশন 7, প্যারা 1। টু আদিষ্ট ড্রয়ি। আদেষ্টা চেক প্রস্তুত করে, মূলত যার প্রতি এর অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয় তাকে চেকের আদেষ্টা বলে। হস্তান্তরযোগ্য দলিল আইনের সাত ধারায় দ্বিতীয় অনুচ্ছেদে এই সম্পর্কে বলা হয়েছে, কোনো ব্যক্তি যাকে হস্তান্তরযোগ্য দলিলের অর্থ প্রদানের নির্দেশ প্রদান করা হয় তাকে আদেষ্টা বলে। দ্য পার্সন দেয়ার বাই ডিরেক্টেড টু পে ইজ কল দ্য ড্রয়ি, সেকশন 7 প্যারা 2। সি চেকের ক্ষেত্রে আদিষ্ট হল আমানতকারীর ব্যাংকার। তিন, প্রাপক পেই, চেকের আদেষ্টা অর্থ পরিশোধের নিমিত্তে যার নাম চেকের পাতায় উল্লেখ করা করে তাকে চেকের প্রাপক বলে। হস্তান্তরযোগ্য দলিল আইনের সাত ধারা চতুর্থ অনুচ্ছেদে উল্লেখ আছে যে, যেই ব্যক্তিকে বা যার আদেশে কোনো ব্যক্তিকে দলিলের চেকের অর্থ প্রদান করা হবে তা বলে দলিলে উল্লেখ থাকে, উল্লেখিত ওই ব্যক্তিকে প্রাপক বলে। অবশ্য আদেষ্টা ইচ্ছা করলে নিজ বা সেলফ শব্দ লিখে নিজেও প্রাপক হিসেবে গণ্য হতে পারে। চার, অনুমোদন বলে প্রাপক ইনডোর্স, INDORSE, ইনডোর্সি। অনুমোদন বা হস্তান্তরের মাধ্যমে চেকের স্বত্ব কেউ প্রাপ্ত হলে তাকে অনুমোদন বলে প্রাপক বলে। MC শুক্লা SICUKLA এর মতে, অনুমোদন বলে প্রাপক হল কোনো ব্যক্তি যার বরাবর কোনো দলিলের বা চেকের অনুমোদন বা হস্তান্তর করা হয়। দ্য পার্সন টু হোম দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ইনডোর্সড ইজ কল্ড দ্য ইনডোর্সি। ধরা যাক ক চেকের প্রাপক, সে যদি তা খ এর বরাবর হস্তান্তর করে তবে খ কে অনুমোদন বলে প্রাপক বলা হবে। পাঁচ, অনুমোদনকারী ইনডোর্সার। অনুমোদন বা হস্তান্তরের দ্বারা যে ব্যক্তি চেকের অর্থ প্রাপ্তির অধিকার ও অন্যের নিকট হস্তান্তর করে তাকে অনুমোদনকারী বলে। অর্থাৎ ক খ কে চেক হস্তান্তর করলে ক অনুমোদনকারী বলে গণ্য হবে। আদেষ্টা প্রাপক বা চেকের ধারক এরূপ অনুমোদনকারী হিসেবে বিবেচিত হতে পারে। আদিষ্ট ব্যাংক চেকের অর্থ পরিশোধ না করলে অনুমোদনকারী অনুমোদন বলে প্রাপকের নিকট অর্থ পরিশোধের জন্য দায়ী থাকে। ছয়, ধারক হোল্ডার। হস্তান্তরযোগ্য দলিল আইনের আট ধারায় বলা হয়েছে যে, চেকের ধারক বলতে চেকের প্রাপক বা অনুমোদন বলে প্রাপককে বোঝায় যার দখলে দলিলটি রয়েছে বা তার পক্ষে যে বিলটি বহন করছে এবং যে অন্য কোনোভাবে দলিল প্রাপ্ত হয়নি। মালিক ম্যানেজারকে কোনো প্রাপ্ত চেকের অর্থ সংগ্রহের দায়িত্ব দিলে মালিক ধারক হিসেবে গণ্য হয়, ম্যানেজার নয়। সাত, যথাকালে ধারক বা প্রকৃত ধারক হোল্ডার ইন ডিউ কোর্স। 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 9 ধারা অনুসারে কোনো ধারক তিনটি শর্ত পালন সাপেক্ষে চেকের ধারক প্রাপক বা অনুমোদন বলে প্রাপক হলে তাকে যথাকালে ধারক বলা হবে। ক, মূল্যবান প্রতিদানের বিনিময়ে যদি সে তা প্রাপ্ত হয়। খ, পরিশোধের তারিখ পার হওয়ার পূর্বে যদি সে এর ধারক হয়। এবং গ, যে ব্যক্তি নিকট থেকে সে তা গ্রহণ করছে, গ্রহণকালে প্রদানকারীর সত্ত্বে ত্রুটি আছে বলে বিশ্বাসের কোনো কারণ যদি লক্ষ্য না করে। একজন ধারক অপেক্ষা যথাকালে ধারক আইনের ঠিক দিক হতে কিছু বাড়তি সুবিধা ও অধিকার লাভ করে থাকে। প্যারা, উপরুক্ত পক্ষসমূহ চেক বা অন্য কোনো হস্তান্তরযোগ্য দলিলে সংশ্লিষ্ট থাকতে পারলেও সাধারণভাবে আদেষ্টা আদিষ্ট ও প্রাপক এরূপ দলিলের প্রধান পক্ষ হিসেবে গণ্য হয়। আট দশমিক পাঁচ, চেকের সুবিধা, অ্যাডভান্টেজেস অব চেক অথবা চেকের জনপ্রিয়তার কারণ। ব্যাংক ব্যবস্থা জনপ্রিয়তার সাথে সঙ্গতি রেখে সারা বিশ্ব জুড়েই অর্থ উত্তোলনে ও লেনদেনে ব্যাংকে চেকের ব্যবহার আজকাল অনেকটা সার্বজনীন রূপ লাভ করেছে। শুধুমাত্র ব্যবসায়ী শ্রেণী নয়, সব শ্রেণীর মানুষই চেকের ব্যবহার করে উপকৃত হচ্ছে। যে সকল সুবিধার কারণে চেক এতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে তা নিম্নে তুলে ধরা হলো। এক, বিনিময়ের সহজ মাধ্যম, ইজি মিডিয়াম অব এক্সচেঞ্জ। লেনদেনের ক্ষেত্রে বিনিময়ের একটি অত্যন্ত সহজ মাধ্যম হিসেবে চেক ব্যবহার করা হয়। বর্তমানকালে উন্নত দেশসমূহে সাধারণ কেনাকাটার ক্ষেত্রেও অর্থের পরিবর্তে চেক ব্যবহার করা হয়ে থাকে। ওইসব দেশে টাকা পয়সার মতো চেক সহজে বিনিময়যোগ্য। দুই, লেনদেনের ঝুঁকি হ্রাস, রিডিউসিং রিস্ক অব ট্রানজ্যাকশন। চেক ব্যবহারের ফলে নগদ টাকা পয়সায় লেনদেন সম্পন্ন করতে হয় না। এতে নগদ অর্থ লেনদেনে যে ঝুঁকি বা নিরাপত্তাহীনতা বিদ্যমান তার হাত থেকে দাতা ও গ্রহীতা নিষ্কৃতি পায়। এর ফলে নগদ টাকা পয়সার স্থানান্তরজনিত ঝুঁকি হতেও পরিত্রাণ পাওয়া যায়। চেক ব্যবহার করলে নিজেদের হাতে বেশি পরিমাণ নগদ অর্থ রাখতে হয় না, ফলে নগদ অর্থ হারানো বা চুরির ঝুঁকিও হ্রাস পায়। ৩. গণনা সংক্রান্ত ঝামেলা হাতে মুক্তি, সলিউশন অব অ্যাকাউন্টিং প্রবলেম। চেকের ব্যবহার নগদ টাকা পয়সা গণনার ঝামেলা থেকে ব্যবসায়ীদের মুক্তি দিয়েছে। নগদে লেনদেন করার সময় খুব সতর্কতার সাথে মুদ্রা বা নোট গণনা করতে হয়। গণনাকারী অমনোযোগী হলে কিংবা তাড়াহুড়ো করলে গণনায় ভুল হওয়ার আশঙ্কা থাকে। এরূপ ভুলের দরুন নিজস্ব সুনামের হানিসহ অন্যেরও ক্ষতি হতে পারে। ৪. জালিয়াতি হতে রক্ষা, সেফটি ফ্রম ফরজারি, FRGERY। ধাক্কাটা চেক শুধুমাত্র প্রাপকের হিসাবের মাধ্যমেই সংগৃহীত হয় বলে এরূপ চেকে লেনদেন করলে জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া অত্যন্ত সহজ হয়। কেউ প্রতারণা করে এরূপ চেক হস্তগত করলেও সে তা ব্যাংক থেকে সরাসরি ভাঙাতে পারে না, ফলে জালিয়াতি ধরা পড়ার সমূহ সম্ভাবনা থাকে। ৫. নিরাপত্তা, সেফটি। চেকের ব্যবহার অর্থের নিরাপত্তা বিধান করে, কারণ নগদ অর্থ চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। পক্ষান্তরে কোনো চেক হারিয়ে গেলে কিংবা চুরি হলে তা ভাঙাতে মক্কেলের বা হিসাব গ্রহীতার নমুনা স্বাক্ষরের প্রয়োজন হয়। এত ব্যতীত প্রস্তুতকৃত চেক হারিয়ে যাওয়ার পর যথাসময়ে ব্যাংককে তা জানিয়ে দিলে ব্যাংক উক্ত চেকের টাকা পরিশোধে স্থগিত রাখে। ৬. স্থানান্তর বা বহনের সুবিধা, অ্যাডভান্টেজেস ইন ট্রান্সফার। নগদ টাকা পয়সা বা টাকার বান্ডিল এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়াও যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু চেক অতি সহজে স্থানান্তর বা বহন করা যায়। এর স্থানান্তর যেমন সুবিধাজনক তেমনি নিরাপদ বটে। স্বাক্ষরবিহীন চেক বা চেকের পাতা স্থানান্তর কালে চেকের মালিককে প্রকৃতপক্ষে কোনো ঝুঁকি বহন করতে হয় না। ৭. লেনদেনের স্বল্প খরচ, মিনিমাম কস্ট ইন ট্রানজ্যাকশন। কোনো পানাদারে টাকা ডাক মারফত প্রেরণ করতে হলে বেশ মোটা অঙ্কের মাশুল প্রদান করতে হয়। এতে প্রেরকের খরচ বৃদ্ধি পায়, কিন্তু লাখ লাখ টাকার সমমূল্যের ডাকাটা চেক মাত্র কয়েক টাকা খরচ করে প্রাপকের নিকট সহজেই ডাক মারফত প্রেরণ করা যায়। ব্যবসায়ীদের পক্ষে তাই চেক মারফত লেনদেন স্বল্প ব্যয় সাপেক্ষ। ৮. হিসাব রক্ষণের সুবিধা, ফেসিলিটিজ অব অ্যাকাউন্ট কিপিং। চেকের মাধ্যমে লেনদেনের আর একটি সুবিধা হলো হিসাব রক্ষণের সহজতা। চেকের মাধ্যমে যে সব লেনদেন সম্পন্ন করা হয় তাকে ব্যাংকে তার একটি হিসাব রক্ষিত থাকে, ফলে মক্কেলকে আর হিসাব রক্ষণের ঝামেলা পোহাতে হয় না। ব্যাংক থেকে যে কোনো সময় হিসাব বিবরণী সংগ্রহ করলেই তা হতে হিসাব চিত্র পাওয়া সম্ভব হয়। ৯. চেক রক্ষণের সুবিধা, মেনটেন্যান্স ফ্যাসিলিটিস। নগদ অর্থ অত্যন্ত নিরাপদ স্থানে সাবধানতার সাথে সংরক্ষণ করতে হয়। নগদ টাকা পয়সা খোলামেলা জায়গায় যেমন টেবিলের উপরে বা ড্রয়ারে রাখা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু চেক বই এসব জায়গায় রাখলে ঝুঁকির তেমন বড় কোনো আশঙ্কা থাকে না, কারণ চেক হারিয়ে গেলে তা ব্যাংকে জানিয়ে দিলে ঝামেলা চুকে যায়। ১০. প্রামাণ্য দলিল, প্রুভেবল ডকুমেন্ট। চেকের মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তি করলে তা লেনদেনের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। কোনো প্রাপক কখনো কোনো কারণে পাওনা প্রাপ্তি অস্বীকার করলে ব্যাংকে রক্ষিত চেক দ্বারা তা প্রমাণ করা যায়। এছাড়া চেক দেওয়ার পর তা অমর্যাদাকৃত হলে সেক্ষেত্রেও আদেষ্টা বা হস্তান্তরকারীর বিরুদ্ধে ওই চেক পাওনার প্রামাণ্য দলিল হিসেবে গৃহীত হয়। ১১. হস্তান্তরের সুবিধা, ফ্যাসিলিটিজ অব ট্রান্সফারেবিলিটি। বাহক চেক শুধুমাত্র অর্পণের দ্বারা সহজে হস্তান্তর করা যায়। হুকুম চেকের ক্ষেত্রে চেকের প্রাপক এর পিঠে দস্তখত বা অনুমোদন করে তা সহজেই অন্যের নিকট হস্তান্তর করতে পারে। চেকের এই হস্তান্তর যোগ্যতার ফলে একই চেক বহু সংখ্যক লেনদেনে ব্যবহার করা সম্ভবপর হয়। বাহক চেকের বেলায় একথা বিশেষভাবে প্রযোজ্য। ১২. তহবিল তসরুফের আশঙ্কা হ্রাস, রিডিউসিং দ্য ডেঞ্জার অব মিসইউজ অব ফান্ড। ব্যবসা বাণিজ্যে নগদ টাকার লেনদেন বেশি হলে অসৎ কর্মচারীরা নগদ টাকার অপব্যবহার করতে পারে, এমনকি তহবিল তসরুপ করার জন্য প্রলুব্ধ হয়, কিন্তু চেকের মাধ্যমে লেনদেনে এরূপ তহবিল তসরুপের আশঙ্কা বহুলাংশে হ্রাস পায়। ১৩. ভ্রান্তি নিরসন, রিমুভিং মিস্টেক। লেনদেনের ব্যাপারে বিভিন্ন পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস করার ক্ষেত্রে চেকের ভূমিকা অনবদ্য। চেক বিষয়ক লেনদেনের হিসাব ব্যাংকে রক্ষিত থাকে বলে এর সাহায্যে যে কোনো সময় ভুল বোঝাবুঝির অবসান ঘটানো যায়। ১৩. উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, চেক ব্যাংকিং ব্যবস্থার এক অনবদ্য সৃষ্টি। এর মাধ্যমে লেনদেন বর্তমান বিশ্বে এতটাই সহজ ও নিরাপদ যে আধুনিক বিশ্বে তা নগদ অর্থ ব্যবহারের প্রয়োজনকেই কমিয়ে দিতে সক্ষম হয়েছে। নতুন নতুন চেকের উদ্ভব থেকেই এর জনপ্রিয়তা অনুমান করা যায়। চেক কার্ড বা ক্রেডিট কার্ড আধুনিক বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, যে কারণে বাজার ঘাট করতেও নগদ অর্থের আর তেমন প্রয়োজন পড়ে না। ৮.৬ চেক প্রস্তুত প্রণালী, ড্রাফটিং প্রসেস অফ এ চেক। চেক প্রস্তুত বলতে অর্থোত্তোলনের উদ্দেশ্যে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্ম বা চেকের পাতা যথাযথভাবে পূরণ করাকে বোঝায়। এর উপরে না হলে ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকে না। চেক প্রস্তুতের ক্ষেত্রে এর যে সকল অংশ পূরণ করতে হয় তার নিম্নে উল্লেখ করা হলো। ১. হিসাব নম্বর, অ্যাকাউন্ট নম্বর। চেক প্রস্তুতের ক্ষেত্রে প্রথমে চেকের পাতায় সংশ্লিষ্ট হিসাবের নম্বর লেখা আছে কিনা দেখতে হয়। বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষই চেকের পাতায় হিসাব নম্বর লিখে দেয়, তাই তা আর লেখার প্রয়োজন পড়ে না। তবে উল্লেখ না থাকলে যথাযথভাবে তা পূরণ করতে হয়। ২. তারিখ, ডেট। চেকের পাতায় তারিখ লেখার জন্য যে স্থান নির্ধারিত থাকে সেই ক্ষেত্রে যথাযথভাবে তারিখের উল্লেখ করতে হয়। তারিখ লেখা না থাকলে বা চেক পরবর্তী তারিখের হলে ব্যাংক টাকা প্রদান করে না। তবে ৬ মাসের কম সময়ের জন্য পূর্ববর্তী কোনো তারিখ উল্লেখ করা হলে সেই ক্ষেত্রে তেমন সমস্যা হয় না। ৩. প্রাপকের নাম, নেম অফ পেই। চেকের পাতায় মূল অংশের শুরুতে যাকে চেকের অর্থ প্রদান করতে হবে তার নাম উল্লেখের স্থান নির্ধারিত থাকে। তৃতীয় পক্ষকে অর্থ প্রদানের নির্দেশ দিতে চাইলে সেক্ষেত্রে তার নাম উল্লেখ করতে হয়। অবশ্য প্রস্তুতকারক নিজের নাম সেলস বা নিজেকে লিখে নিজ প্রাপক হতে পারে, তবে বাহকের চেকে এ স্থান পূরণ না করলেও তেমন অসুবিধা হয় না। ৪. টাকার পরিমাণ, অ্যামাউন্ট অফ মানি। চেকে টাকার পরিমাণ অঙ্কে ও কথায় লেখার জন্য যে স্থান নির্দিষ্ট থাকে তা যথাযথভাবে পূরণ করতে হয়। টাকার অঙ্ক লেখার পর কলামের পূর্বে বা পরে কোনো ফাঁকা জায়গা থাকলে তা যথাযথভাবে পূরণ করা আবশ্যক, যাতে কোনোরূপ প্রতারণা বা জালিয়াতির সুযোগ না থাকে। টাকার পরিমাণ কথায় এবং অঙ্কে যদি গরমিল থাকে তাহলে ব্যাংক এর অর্থ পরিশোধ করে না। ৫. স্বাক্ষর, সিগনেচার। চেকের পাতায় ডান পাশের নিচের দিকে আমানতকারীর স্বাক্ষরের যে স্থান নির্দিষ্ট থাকে সেখানে আমানতকারীর ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর প্রদান করতে হয়। নমুনা স্বাক্ষরের সাথে চেকে প্রদত্ত স্বাক্ষরের গরমিল দেখা দিলে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না। যদি উক্ত চেক কোনো যৌথ অ্যাকাউন্টের হয়ে থাকে তবে সকল পক্ষের স্বাক্ষর থাকতে হয়। স্বাক্ষরের সাথে সিলমোহর ব্যবহার অপরিহার্য হলে তাও দেয়া আবশ্যক, তবে স্বাক্ষরের সাথে তারিখের উল্লেখ আবশ্যক নয়। ৬. পরিবর্তন, অল্টারেশন। চেক লেখার ক্ষেত্রে কখনো কাটাকাটি, অস্পষ্টতা বা উপরিলিখন ওভার রাইটিং যাতে না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। যদি কোনোরূপ কাটাকাটি বা উপরিলিখনের প্রয়োজন পড়ে তবে তদস্থলে অবশ্যই প্রস্তুতকারকে নমুনা স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর প্রদান করতে হয়। উপরোক্ত নিয়মাবলীর আলোকে নিম্নে একটি প্রস্তুতকৃত চেকের নমুনা প্রদত্ত হলো। এখানে একটি চেকের নমুনা দেওয়া আছে যার সবচেয়ে উপরে বাম পাশে আছে NO স্পেস SA স্পেস 5860 এবং মাঝামাঝি সবচেয়ে উপরে আছে জনতা ব্যাংক, তার নিচে ধানমন্ডি শাখা ঢাকা, এবং সবচেয়ে ডানে আছে উপরে তারিখ, এর নিচে আছে হিসাব নং 157, এরপরে নিচে মাঝামাঝি থেকে আছে মোহাম্মদ ওমর ফারুককে অথবা বাহককে টাকা ১,০০০০ মাত্র দেওয়া হোক। এর নিচে বক্স আছে, বক্সে লেখা আছে টাকা এবং টাকার পরিমাণ ১,০০০০০ অঙ্কে, এবং সর্বশেষে লেখা আছে নাম আবেদিন স্বাক্ষর। ৮.৭ বৈধ চেকের শর্তাবলী, কন্ডিশনস অফ এ ভ্যালিড চেক। চেক হলো আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর এর প্রাপক বা বাহককে অর্থ প্রদানের শর্তহীন আদেশনামা। এরূপ আদেশ তখনই বৈধ হয় যখন চেকটি যথাযথভাবে তৈরি করা হয় এবং চেক পাস হওয়ার জন্য প্রয়োজনীয় সকল শর্ত বহাল থাকে। নিম্নে বৈধ চেকের প্রয়োজনীয় শর্তাবলী উল্লেখ করা হলো। ১. হিসাবে পর্যাপ্ত টাকা, অ্যাভেলেবল অ্যামাউন্ট ইন অ্যাকাউন্ট। গ্রাহকের ব্যাংকে হিসাবে প্রয়োজনীয় টাকা থাকা বৈধ চেকের পূর্ব শর্ত, অন্যথায় চেক অমর্যাদাকৃত হয়। হিসাবের বিপক্ষে জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করা থাকলে তার সীমার বাইরে চেক কাটা যায় না। ২. হিসাবের চালু অবস্থা, কারেন্ট কন্ডিশন অব অ্যাকাউন্ট। একটা চেক বৈধ ও জমাকৃত হওয়ার জন্য ব্যাংক হিসেবে চালু অবস্থা আবশ্যক। গ্রাহক যদি নিজেই কোনো কারণে হিসাব বন্ধ রাখে বা আদালত হিসাব বন্ধের নির্দেশ দেয় বা কোনো যুক্তিযুক্ত কারণে ব্যাংক নিজেই হিসাব বন্ধ করে রাখে, তবে চেক তার গুরুত্ব হারায়। 3. নির্দিষ্ট চেকের পাতার ব্যবহার, ইউজ অফ পার্টিকুলার চেক লিফ। চেক অবশ্যই ব্যাংক বা এর শাখা কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট চেকের পাতায় লিখতে হয়। কোনো সাদা কাগজে বা অন্য কোনো প্রস্তুত ফর্মে চেক তৈরি করা যায় না। 4. চেকের পাতা যথাযথভাবে পূরণ, প্রপার ফিল আপ অব চেক লিফ। একটা চেক বৈধ ও মর্যাদাকৃত হওয়ার জন্য চেকের পাতা যথাযথভাবে পূরণ করা আবশ্যক। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়েরও যথাযথ উল্লেখ থাকা আবশ্যক। ক. হিসাব নম্বর, অ্যাকাউন্ট নাম্বার। চেকে হিসাব নম্বর যথাযথভাবে উল্লেখ করতে হয়। অবশ্য বর্তমানকালে চেক বই সরবরাহকালে ব্যাংক চেকের প্রত্যেক পাতায় হিসাব নম্বর লিখে দেয়। খ. তারিখ, ডেট। চেকের পাতায় তারিখ লেখার যে স্থান থাকে সেখানে তারিখের উল্লেখ করতে হয়। পরবর্তী তারিখের হলে উক্ত তারিখের আগে চেক ব্যাংক থেকে ভাঙানো যায় না। পূর্ববর্তী তারিখ 6 মাস আগের চেক হলে অবশ্য ওই চেক বাসি হয়ে যায় ও বৈধতা হারায়। গ. প্রাপকের নাম, নেম অব পেই। প্রাপকের নাম লেখার কলামে চেক লেখক যাকে অর্থ দিতে চান তার নাম উল্লেখ করেন। অবশ্য নিজে অর্থ পেতে চাইলে নিজ বা সেলফ লিখতে হয়। বাহকের চেকে অবশ্য এরূপ কলাম ফাঁকা রাখা হলেও এর বৈধতা ব্যাহত হয় না। ঘ. টাকার পরিমাণ, অ্যামাউন্ট অব মানি। একটা বৈধ চেকে টাকার পরিমাণ উল্লেখ করতে হয়। এক্ষেত্রে অঙ্কে ও কথায় টাকার অঙ্ক একই হওয়া আবশ্যক। বিহিত অর্থ ছাড়া অবশ্য অন্য কোনো অর্থ বা সম্পদ দেওয়ার নির্দেশ কখনোই চেকের মাধ্যমে দেওয়া যায় না। ও. স্বাক্ষর, সিগনেচার। চেক লেখার শেষে আমানতকারীকে স্বাক্ষর দিতে হয়। এরূপ স্বাক্ষর অবশ্যই ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ হওয়া আবশ্যক। স্বাক্ষরের সাথে সিলমোহর ব্যবহার অপরিহার্য হলে তাও দেওয়া উচিত। 5. ভুল ত্রুটি ও সন্দেহ মুক্ততা, ফ্রি ফ্রম এরর অ্যান্ড ডাউট। একটি বৈধ চেককে অবশ্যই ভুল ত্রুটি ও সন্দেহমুক্ত হতে হয়। কাটাকাটি, ঘষা মাজা, দুমড়ানো, মুচড়ানো, ছেঁড়া ইত্যাদি অবস্থা এর বৈধতাকে ব্যাহত করে। অবশ্য কাটাকাটি বা উপরি লিখনের বেলায় সেখানে নমুনা স্বাক্ষর দিলে চলে। 6. শর্তহীন প্রকৃতি, আনকন্ডিশনাল নেচার। একটা বৈধ চেকে অবশ্যই আদিষ্ট ব্যাংকে অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেওয়া হয়ে থাকে। তাই কোনো ধরনের শর্তযুক্ত নির্দেশ প্রদত্ত হলে তা কখনোই চেকের মর্যাদা পায় না। 7. চাহিদা মাত্র দেওয়া, পেয়েবল অন ডিমান্ড। চেকের অর্থ চাহিদা মাত্র পরিশুদ্ধ, তাই অর্থ প্রদানে যে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ করা হলে তা এর বৈধতাকে ব্যাহত করে। চেকের প্রাপককে অর্থ প্রদানে ব্যাংকে অযথা বিলম্ব করলে প্রাপক ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। 8. ঋণের প্রমাণ, প্রুফ অব বার্ডেন। একটা বৈধ চেক সবসময়ই ঋণের সামান্য দলিল হিসেবে গণ্য হয়, ঋণের প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হয়। তাই চেক অমর্যাদাকৃত হলে উক্ত চেক আমানতকারীর পাওনা পরিশোধে ব্যর্থতায় যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয়। 8.8. চেকের প্রকারভেদ, টাইপস অফ চেক। ব্যাংকিং লেনদেনের ব্যাপক উন্নয়ন মক্কেলদের বিভিন্ন মুখী প্রয়োজনের কারণে বিভিন্ন ধরনের চেকের প্রচলন ঘটেছে। বাহক চেক ও হুকুম চেক, এ দুটি এখনও পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত হলেও বিভিন্ন ধরনের চেক লক্ষ্য করা যায়। নিম্নে রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন প্রকার চেক প্রদর্শিত হলো। এখানে রেখাচিত্রে চেককে প্রথমত 6টি ভাগে ভাগ করছে। সেগুলো হলো বাহকের চেক, হুকুম চেক, মার্কেট চেক, ভ্রমণকারী চেক, উপহার চেক এবং অন্যান্য চেক। তো বাহকের চেক ও হুকুম চেক এই দুইটাকে আবার একসাথে করে জয়েন করে আরও কয়েকটা ভাগে কাটানো দেখানো হয়েছে। তা হলো দাগ কাটা চেক। এই দাগ কাটা চেককে দুই ভাগে ভাগ করছে, একটা হলো সাধারণ দাগ কাটা চেক এবং অপরটা হলো বিশেষ দাগ কাটা চেক। এছাড়া মার্কেট চেক, ভ্রমণ চেক, উপহার চেক এই তিনটাকে আর অন্য ভাগে ভাগ করে নাই, তবে অন্যান্য চেক এটাকে আবার আরও 6টা ভাগে ভাগ করছে। তা হলো ফাঁকা চেক, পূর্ব তারিখের চেক, পরবর্তী তারিখের চেক, বাসি চেক, অনুমোদন প্রাপ্ত চেক, হারানো চেক। উপরের রেখাচিত্রে বর্ণিত বিভিন্ন চেক সম্বন্ধে নিম্নে আলোচিত হলো। 1. বাহক চেক, বেয়ারার চেক। যে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে যে চেকের অর্থ সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে। এরূপ চেক সহজে চেনার উপায় হলো এতে প্রাপকের নামের শেষে অথবা বাহককৃত শব্দ দ্বয় লেখা থাকে। এরূপ চেকের সুবিধা হলো এতে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, তবে তুলনামূলক ফিউচারে এটি কম নিরাপদ। 2. হুকুম চেক, অর্ডার চেক। যে চেকে প্রাপকের নামের শেষে অথবা আদেশানুসারে শব্দ দ্বয় লেখা থাকে তাকে হুকুম চেক বলে। এরূপ চেক অনুমোদনের দ্বারা হস্তান্তর করতে হয়, তাই প্রাপক অনুমোদন বলে প্রাপক ছাড়া যে কেউ ব্যাংকে উপস্থাপন করে এর টাকা সংগ্রহ করতে পারে না, ফলে এ চেক অধিক নিরাপদ। তবে এটি সহজে হস্তান্তরযোগ্য না হওয়ায় এবং বাহকের চেকে দাগ কাটার ব্যাপক প্রচলনের ফলে এরূপ চেকের ব্যবহার কমে এসেছে। 3. দাগ কাটা চেক, ক্রসড চেক। বাহক বা হুকুম চেকের বাম কোনায় আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল সরল রেখা টানা হলে ওই চেককে দাগ কাটা চেক বলে। এরূপ দাগের মাঝে কিছু লেখা হতে পারে বা নাও হতে পারে। এরূপ চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টার হতে সংগ্রহ করা যায় না, ব্যাংকে চেক জমা দিয়ে অর্থ সংগ্রহের পর চেক কেটে তা সংগ্রহ করতে হয়, ফলে এই চেক অধিক নিরাপদ। লেখার তারতম্য অনুযায়ী এরূপ চেককে নিম্নোক্ত দুভাগে ভাগ করা যায়। ক. সাধারণভাবে দাগ কাটা চেক, অর্ডিনারি ক্রস চেক। যদি কোনো রেখাঙ্কিত চেকের দুই দাগের মাঝে কিছু লেখা না থাকে বা লেখা থাকলেও ব্যাংকের শব্দের উল্লেখ না থাকে, তবে তাকে সাধারণভাবে দাগ কাটা চেক বলে। এরূপ চেক প্রাপকের যে কোনো ব্যাংকে হিসাবে জমা দিয়েই অর্থ সংগ্রহ করা যায়। খ. বিশেষভাবে দাগ কাটা চেক, স্পেশালি ক্রস চেক। কোনো দাগ কাটা চেকের দুই দাগের মাঝখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকলে তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে। এরূপ দাগের মাঝে উল্লেখিত ব্যাংকে বা এর শাখায় প্রাপকের হিসাবে জমা দিয়েই মাত্র এর অর্থ সংগ্রহ করা যায়। 4. মার্কেট চেক, মার্কেট চেক অর চেক কার্ট। যে চেকের সাহায্যে নির্দিষ্ট বাজারে অথবা নির্দিষ্ট বড় বড় দোকানে বাজার করা যায়, অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম হিসাবে নগদ অর্থ প্রদানের পরিবর্তে কার্ড ইস্যু করা যায়, তাকে চেক কার্ড বা মার্কেট চেক বলে। বাংলাদেশে বেসরকারি বিভিন্ন ব্যাংক এ ধরনের কার্ড সীমিত পরিসরে ইস্যু করে। 7. ভ্রমণকারী চেক, ট্রাভেলার্স চেক। ভ্রমণকালে বিদেশে অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ভ্রমণকারীদের যে বিশেষ ধরনের চেক ইস্যু করে তাকে ভ্রমণকারীর চেক বলে। ইস্যুকারী ব্যাংকে টাকা জমা দিয়ে ভ্রমণকারী এরূপ চেক সংগ্রহ করে এবং ভ্রমণকালে ব্যাংকের শাখা বা প্রতিনিধি ব্যাংকের নিকটতা ভাঙিয়ে এর অর্থ সংগ্রহ করে। 6. উপহার চেক, গিফট চেক। এরূপ চেক অনেকটা প্রাইজ বন্ডের মতো। বাংলাদেশের কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক অধুনা এ ধরনের চেক পরিবর্তন করেছে। এটি ইস্যুকারী ব্যাংকের যে কোনো শাখায় ভাঙানো যায়। আপনজনকে উপহার দেওয়ার ক্ষেত্রে এই চেক বিশেষভাবে ব্যবহৃত হয়। এতে যেমনই নির্দিষ্ট মেয়াদে সুদ পাওয়া যায়, অপরপক্ষে মাঝে মাঝে অনুষ্ঠিত ড্রতে পুরস্কার পাওয়ারও সম্ভাবনা থাকে। 7. অন্যান্য চেক, আদার চেক। কার্যত এগুলি কোনো ভিন্ন ধরনের চেক নয়, তবে প্রস্তুত, ব্যবহার ইত্যাদি দিক থেকে এদের নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। ক. ফাঁকা চেক, ব্ল্যাঙ্ক চেক। যে চেকে সবকিছু যথাযথভাবে পূরণ করা হলেও টাকার অঙ্ক লেখার ঘর ফাঁকা রাখা হয় তাকে ফাঁকা চেক বলে। প্রাপক এক্ষেত্রে টাকার অঙ্ক চেকে লিখে তা ব্যাংকে উপস্থাপন করে। সাধারণত বিশ্বস্ত আপনজনদের এরূপ চেক অনেক সময় ইস্যু করা হয়। খ. পূর্ব তারিখের চেক, এন্টি ডেটেড চেক। কোনো চেক ইস্যুর তারিখের পূর্বেকার কোনো তারিখ উল্লেখ করা হলে তাকে পূর্ব তারিখের চেক বলে। অবশ্য এরূপ তারিখের ফলে চেকটি যদি বাসি চেক হিসেবে গণ্য না হয় তবে ব্যাংক চেকের টাকা প্রদান করে। খ. গ. পরবর্তী তারিখের চেক, পোস্ট ডেটের চেক। চেক ইস্যুর তারিখ উল্লেখ না করে কোনো ভবিষ্যৎ বা পরবর্তী তারিখের উল্লেখ করলে তাকে পরবর্তী তারিখের চেক বলে, ফলে উল্লিখিত তারিখের পূর্বে এই চেক ভাঙানো যায় না। গ. ঘ. বাসি চেক, স্টাইল চেক, STYLE, স্টাইল চেক। প্রস্তুত তারিখের পর থেকে চেক ভাঙানোর আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বা বাতিল চেক বলে। আমাদের দেশে এই এই মেয়াদ 6 মাস, এ সময়ের পরের কোনো চেকের অর্থ ব্যাংকে প্রদান করে না। ও. অনুমোদনপ্রাপ্ত চেক, সার্টিফাইড চেক। কোনো চেক লেখার বা উপস্থাপনের পূর্বে ব্যাংকের ম্যানেজার বা ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি গ্রহণ করে তা ব্যাংকে উপস্থাপন করা হলে তাকে অনুমোদনপ্রাপ্ত চেক বলে। সাধারণত বড় অঙ্কের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা লাভের জন্য বা সঞ্চয় হিসাবে নির্দিষ্ট সীমার অতিরিক্ত পরিমাণ অর্থের জন্য এরূপ অনুমোদন গ্রহণ করা হয়। চ, হারানো চেক, লস্ট চেক। প্রস্তুতির পর উপস্থাপনের পূর্বে কোনো চেক হারানো গেলে বা চুরি হলে তাকে হারানো চেক বলে। এরূপ চেক সম্পর্কে এর ধারককে অবশ্যই ব্যাংকে যথারীতি জানাতে হয়, অন্যথায় ব্যাংক এর টাকা প্রদান করলে তোর জন্য ব্যাংককে দায়ী করা যায় না। অষ্টম অধ্যায়ের প্রথম অর্ধাক সমাপ্ত, 207 নং পৃষ্ঠা পর্যন্ত সমাপ্ত।